বাংলা মানবতা সমাধান। مذ عرفت الله ربي أشرق النور في قلبي ملأ البشر حياتي إلا أضاء الله دربي سعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا ربي السماء عرفت الله حلو حلو حلو حياتي عرفت الله ربي. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. كذبت قوم لوط المرسلين إذ قال لهم أخوهم لوط ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون. الله পাকের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা এর আগে আলোচনা করেছি সূরা শুআরা সামুদ সম্প্রদায়ের কথা। তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিয়েছিলেন, আল্লাহ পাকের মুজিজা উষ্ট্রি দিয়েছিলেন, কিন্তু উষ্ট্রিকে তারা হত্যা করেছিল, যার ফলে আল্লাহ পাক তাদেরকে আযাবে পাকড়াও করেছিলেন, বিকট শব্দের আযাব, ফা আখাযাহুমুল আযাব। আল্লাহ পাক বলছেন এই সূরা 158 নম্বর আয়াতে যে তাদেরকে আযাবে পাকড়াও করেছিল। নিশ্চয় এতে মানব জাতির জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে, কিন্তু অধিকাংশ লোক আসলে বিশ্বাসই করে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মহাপ্রতাপশালী, বড়ই দয়াবান। লুত আলাইহিস সালামের কথা এবং তার জাতির কথা আল্লাহ পাক তারপরে উল্লেখ করেছেন 160 নম্বর আয়াত থেকে, কাযযাবাত কওমু লুতিনিল মুরসালিন, লুত আলাইহিস সালামের জাতি রাসূলদেরকে মিথ্যা মনে করেছিল। ইদ ক্বালা লাহুম আখুহুম লুতুন, যখন তাদের ভাই তাদের স্বজাতি লুত আলাইহিস সালাম বলেছিলেন আলা তাত্তাকুন, তোমরা আল্লাহকে ভয় করো না কেন? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তো তোমাদের জন্য বিশ্বস্ত রসুল হয়ে এসেছি, কোনোদিন মিথ্যা কথা বলিনি। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো এবং আমার কথা মেনে চলো। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, এর উপর কোনো পারিশ্রমিকও চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার পারিশ্রমিক একমাত্র আল্লাহ পাকের কাছে রয়েছে যিনি বিশ্ব জাহানের প্রতিপালক। আতা তুনা যুকরানা মিনাল আলামিন, আর তোমাদের আরেকটি অপরাধ শির কুফুরের সাথে যে তোমরা বিশ্ব জাহানের আল্লাহ পাকের সৃষ্টি ছেড়ে তোমরা পুরুষদের সাথে মেলামেশা করো, অর্থাৎ সমকামিতা করো তোমরা। ওয়াতাজারুনা মা খালাকা লাকুম রব্বুকুম মিন আজওয়াজিকুম, তোমাদের স্ত্রীদেরকে যে আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন তোমাদের সম্ভোগের জন্য, সেগুলিকে তোমরা ছেড়ে দিয়েছ। ঘরে স্ত্রী মজুদ আছে, সমাজে মহিলারা আছে, মেয়েরা আছে, বিবাহ করছো না, আর বিবাহ করলে ঘরে এমনিতে উপেক্ষিত ছেড়ে দিয়েছে স্ত্রীকে, আর তোমরা পুরুষ পুরুষে কুকাজ করছো। লুত আলাইহিস সালামের জাতির পূর্বে এই পাপ পুরুষ পুরুষের সাথে মেলামেশা করে প্রথম এই পাপকে আবিষ্কার করেছে এই পাপিষ্ট জাতি। এদের জন্য সবচেয়ে বেশি কঠোর শাস্তি আল্লাহ দিয়েছে, পাথর মেরে ধ্বংস করেছেন, ভূমিকম্প দিয়ে তারপরে জমিনকে উল্টে দিয়েছেন। আল্লাহ পাক কয়েক রকমের শাস্তি এদেরকে দিয়েছেন, আর এই জমিনকে আল্লাহ পৃথিবীর উপর রাখেননি, বরং এই জমিনকে আল্লাহ পাক সমুদ্রে পরিণত করেছেন, যে সমুদ্রের নাম হচ্ছে মৃত সাগর। এই মৃত সাগরে আল্লাহ পাকের এমন গজবের গজব আছে যে অভিজ্ঞরা বলছেন যে এই মৃত সাগরে কোনো মাছ থাকে না, কোনো প্রাণী থাকে না, আল্লাহর গজব এখনো আছে। আজাবের জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত পালিয়েছেন আর যেতে বলেছেন, কারণ সেখানে আল্লাহ পাকের ক্রোধ এখনো থাকে। আল্লাহ পাক বলছেন যে লূত আলাইহিস সালাম তাদেরকে উপদেশ দিলেন, ওয়াতাযারুনা মা খালাকা লাকুম রব্বুকুম মিন আযওয়াজ, তোমাদের বিবিরা আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছে তাদেরকে ছেড়ে দিয়েছো। বল আনতুম কওমুন আদুন, তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি। কালু, তারা বলেছে, লাইলাম তান্তাহি ইয়া লূত, হে লূত তুমি যদি এসব কথা বলা থেকে বিরত না থাকো, লাতাকুনান্না মিনাল মুখরাজিন, তাহলে তোমাকে দেশ থেকে বের করে দেবো, বিতাড়িত করে দেবো। কালা ইন্নী লি আমালিকুম মিনাল কালিন, লুত আলাইহিস সালাম বলে দেখো তোমাদের এই জঘন্য কাজকে আমি অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাই। রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন, দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে আর আমার পরিবারকে, অর্থাৎ তার দুই মেয়ে মোমেনা ছিলেন, তাদেরকে এদের অপকর্ম থেকে পাপ থেকে তুমি নাজাত দাও, মুক্তি দাও। ফানাজ্জাইনাহু, তাকে নাজাত দিয়েছিলাম, আর তার পরিবারকে মানে তার দুই মেয়েকে। লুত আলাইহিস সালামের স্ত্রী হেদায়েত হয়নি, কুকাজ ছিল না, কারণ নবীর স্ত্রী চরিত্রহীনা হতে পারে না, তবে সে মুশরিকা ছিল, আল্লাহর প্রতি বিশ্বাসী হয়নি, পরকালে বিশ্বাসী হয়নি, আল্লাহ পাক তাকেও ধ্বংস করেছিলেন। আল্লাহ পাক তাই বলছেন তার পরিবার সহ তাকে মুক্তি দিয়েছিলাম, ইল্লা আজুজান, তবে এক বুড়িকে, এই বুড়ি লূত আলাইহিস সালামের বিবি, বৃদ্ধা। ফিল গাবেরিন, অবশিষ্ট যারা থেকে গেছিল, ধ্বংস প্রাপ্ত হয়েছিল, তাদের দলে সামিল করেছিলাম। সুম্মা দাম্মারনাল আখরিন, অন্যদেরকে ধ্বংস করে দিয়েছিলাম অর্থাৎ তার জাতিকে। আমতারনা আলাইহিম মাতারান ফাসা মাতারুল মুনজারিন, আর তাদের উপর আমি আজাবের বৃষ্টি বর্ষণ করেছেন, আগুন বর্ষণ হয়েছিল। কতই না জঘন্য ছিল যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের এই আগুনের বৃষ্টি, পাথরের বৃষ্টি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাথর দিয়ে মেরে ধ্বংস করেছিলেন, জমিনকে উল্টে পাল্টে দিয়েছেন। ইন্না ফি যালিকা লায়া, নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে, কিন্তু অধিকাংশ লোক তা বিশ্বাস করে না। ওয়াইন্না রব্বাকা লাহুল আজিজুর রহিম, হে নবী তোমার প্রতিপালক মহাপ্রতাপশালী বড় দয়াবান। কাজ্জাবা আসহাবুল আইকাতিল মুরসালিন, এরপরে আল্লাহ পাক শোয়াইব আলাইহিস সালামের ঘটনা সংক্ষেপে বর্ণনা করছেন যে আইকাবাসী, আইকা মানে হচ্ছে জঙ্গল বন, বনবাসী, সে এলাকা বন জঙ্গল গাছপালা বেশি ছিল, এই জঙ্গল বা বনবাসী তারা মিথ্যা মনে করেছিল রাসূলদেরকে। ইয ক্বাল লাহুম শুআইবুন, শুআইব আলাইহিস সালাম যখন তাদেরকে বলেছিলেন আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না, আমি তো তোমাদের জন্য বিশ্বস্ত রসুল হয়ে এসেছি, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং আল্লাহকে ভয় করো, আমার কথা মানো, আর তোমাদের কাছে আমি কোনো পারিশ্রমিক চাই না, আমার পারিশ্রমিক আমার রবের কাছে রয়েছে। ওয়া আউফুল কাইলা ওয়া লা তাকুনু মিনাল মুখসিরিন, শুআইব আলাইহিস সালামের জাতির মধ্যে শির কুফুরির সাথে আর এক বড় রোগ ছিল, সেটা হচ্ছে দাড়ি মারা, ওজন করে দিলে, মেপে দিলে কম দেওয়া, আর নেওয়ার সময় বেশি করে ঝুঁকিয়ে নেওয়া, যা আজকাল অধিকাংশ মানুষের মধ্যে ঢুকে গেছে, বরং অধিকাংশ মুসলিমদের মধ্যে এই খেয়ানত ঢুকে গেছে, মানুষের হক নষ্ট করে। আমার ছোটবেলায় মনে আছে যে 5 কিলো চাউল কিনলে এক তো ভিজা চাউল দিত, যারা আমাদের দেশে চাউল বিক্রি করে, আর 5 কিলো বাড়ি নিয়ে এসে আমার আম্মা মাফ করতেন, 4 কিলো হইত, 1 কিলো গোটা কম। আজকে থেকে যদি 40 বছর আগে এই অবস্থা থাকে, তাহলে মানুষের উপর আল্লাহর আজাব কেন আসবে না? আজকে সারা বিশ্বে বিভিন্ন রকমের আজাব এই বিভিন্ন পাপের কারণে এইভাবে মানুষের হক নষ্ট করে এক শ্রেণীর বদ প্রকৃতি মানুষরা। এই ছিল শোয়াইব আলাইহিস সালামের জাতির এক বড় অপরাধ। আল্লাহ পাক বলছেন আউফুল কাইলা, বললেন তাদের নবী শোয়াইব আলাইহিস সালাম, তোমরা মেপে দেবে পূর্ণ মাত্রায়, ফুল করে যতটা পাই ততটা দেবে, ওয়ালা তাকুনু মিনাল মুখসিরিন, আর তাতে তোমরা কোন রকমের মাপে কম করবে না, ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, আর দাঁড়ি পাল্লাই সঠিকভাবে ওজন করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে আর উপদেশ দিন, ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, আর মানুষের জিনিসপত্র আদান প্রদানের ক্ষেত্রে কম করবে না, কম করে দেবে না, ওয়ালা তাআসাউ ফিল আরযি মুফসিদিন, আর পৃথিবীতে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। ওয়াত্তাকুল্লাযী খালাকাকুম আল জিবিল্লাতাল আউয়ালিন, আর সেই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী বংশবলিকেও সৃষ্টি করেছেন, সমস্ত মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কালু তখন তারা বলেছিল ইন্নামা আনতা মিনাল মুসাহারিন, শুআইব তোমাকেও জাদু লেগে গেছে, আমা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, তুমি তো আমাদের মতো একজন মানুষ, ওয়া ইন্না যন্নুকা লামিনাল কাযিবিন, তোমাকে তো মিথ্যাবাদী মনে হচ্ছে। ফাসকিত আলাইনা কিসাফা মিনাস সামাই ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি সত্যবাদী হও তাহলে আকাশ থেকে একটা টুকরো নামিয়ে দেখাও, আকাশ থেকে একটা অংশ ভেঙে পড়লো এরকম কিছু দেখাও। কালা রব্বি আলাম মা তাআমালুন, তোমরা যা কিছু করছো সে সম্পর্কে আল্লাহ পাক অধিক জানছেন, ফাকাযযাবুহু, এরা শোয়াইব আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করলো, ফাআখাযাহুম আযাবু ইয়াউমিজ-জুল্লা, তখন তাদেরকে ছায়ার দিবসের আযাব পাকড়াও করলো। আল্লাহ পাক ছায়ার দিবসের আযাব বলেছেন, ইন্নাহু কানা আযাবু ইয়াউমিন আযীম, সেটা মহাদিবসের শাস্তি ছিল, বড়ই আযাবের দিন ছিল, শাস্তির দিন ছিল। এরা দীর্ঘদিন ধরে বৃষ্টি হয়নি, দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, পানির প্রয়োজন, আর প্রচন্ড গরম, সেই সময় হঠাৎ করে মেঘমালা আকাশে দেখলো, কিন্তু আসলে মেঘ ছিল না, আযাব ছিল, তাতে আগুন বর্ষণ হবে। তখন দৌড় দিয়ে জাতি গিয়ে ওই মেঘমালার নিচে গিয়ে আশ্রয় নিল, যে আইরে আইরে আর থাকতে পারছি না, গরমে থাকতে পারছি না, ওই এলাকা মেঘ আছে, ছায়া আছে, ওখানে আশ্রয় নি। যেমনই মেঘমালার নিচে আশ্রয় নিল, মেঘমালা যেন ছায়া স্বরূপ ছিল, এই জন্য এই আযাবের দিনকে ইয়াউমুজ-জুল্লা, ছায়া বিশিষ্ট দিন বলা হয়েছে, ছায়ার দিবস। তখন সেখান থেকে আগুন বর্ষণ শুরু হলো, আগুন বর্ষণ হলো, আর আরেকটি আয়াতে রয়েছে তাদেরকে বিকট শব্দ দিয়েও ধ্বংস করা হয়েছিল, বহু জাতি এরকম একাধিক আযাব দিয়ে, এদিকে বিকট শব্দে কানের পর্দা ফেটে গেল, যেমন সামুদ জাতিকে ওইভাবে ধ্বংস করা হয়েছে, আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর আগুন বর্ষণ করেছেন। মহান আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লায়াহ, এসব আযাবগুলিতে মানুষের জন্য শিক্ষার বিষয় রয়েছে কিয়ামত পর্যন্ত, কিন্তু অধিকাংশ লোক আসলে বিশ্বাসই করে না। ওয়া ইন্না রব্বাকা লাহুল আজিজুর রহিম, হে নবী তোমার প্রতিপালক মহাপ্রতাপশালী বড় দয়াবান, ওয়া ইন্নাহু লা তানজিলু রব্বিল আলামিন, আর শুনে রাখো এই কোরআনে কারীম বিশ্ব জাহানের পালনকর্তার পক্ষ থেকে নাজিলকৃত, নাজালাবিহি রুহুল আমিন, যা নিয়ে অবতরণ করে বিশ্বস্ত আত্মা জিব্রাইল আলাইহিসসালাম। জিব্রাইল আলাইহিসসালামের এক নাম হচ্ছে আর রুহুল আমিন। আলা কালবে কা তোমার হৃদয়ে, মানে তোমার নিকট ওহিনী আসে হে নবী, লে তাকুন আমিনাল মুনজারিন, যাতে করে তুমি সতর্ককারী নবীদের অন্তর্ভুক্ত হও। বেলেসানিন আরবি মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায়, হিন্দি ভাষায়, সংস্কৃত ভাষায়, অন্য কোন ইংরেজি ভাষায়, ল্যাটিন ভাষায় যদি এই কোরআন আসতো তো আরবের লোকের একটিও বুঝতো না, মানতো না। কত সহজ করে দিয়েছে আরবদের জন্য, যাদেরকে প্রথম সম্বোধন করা হয়েছে, অ্যাড্রেস করা হয়েছে কোরআনে করিম দিয়ে, তারপরে পরোক্ষভাবে সারা বিশ্বের সমস্ত মানুষকে সম্বোধন করা হয়েছে, এবং তাদের জন্য আলহামদুলিল্লাহ কোরআনে করিমের অনুবাদ হয়ে গেছে। সুতরাং এই অজুহাত নেই যে কোরআন আমরা বুঝলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন, আর এই কিতাবের কথা প্রাচীন যুগের কিতাবাদিতে রয়েছে, ভবিষ্যৎবাণী রয়েছে এক অর্থ। আর একটি তাফসির হচ্ছে যে এই কোরআনে কারীর মৌলিক যে শিক্ষা, তৌহিদ, রিসালাত, আখেরাত, নবুয়াত, আল্লাহ প্রদত্ত বিধান, সৎ কাজ করো, অসৎ কাজ থেকে বেঁচে থাকো, এই বিষয়গুলি আগের সহিফ আগের গ্রন্থেও রয়েছে, তাওরাতে ইনজিলে জাবুরেও রয়েছে। আওয়ালাম ইয়াকুন লাহুম আয়া আইয়ে আলামাহ উলামা বনি ইসরাইল, তাদের জন্য কি এটা নিদর্শন নয়, জানার বিষয় নয়, শিক্ষণীয় বিষয় নয় যে বনি ইসরাইলদের বিদ্বানরা পণ্ডিতরাও জানে? তাদেরকে জিজ্ঞাসা করুক, সন্দেহ হলে তাওরাতে নবীর ভবিষ্যৎবাণী রয়েছে, বেদ পুরাণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে, আরে তাদের পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করে নাও, নাহলে সেই ভাষা শিখে সেই কিতাবগুলি, পুস্তকগুলি, গ্রন্থগুলি পড়ে নাও যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, তিনি কল্কি অবতর হবেন, তার নাম আহমদ হবে, অমাবস্যারাম বিরাসুল ইয়াতিম বাদ ইসমহু আহমদ, এসব কথা কি নেই? জিজ্ঞাসা করেনি পণ্ডিতদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিকেও দিক নির্দেশনা দিয়েছেন, যাতে করে মানুষের অস্পষ্ট না থাকে। ওয়ালাউ নাযযালনাহু আলা বাযিল আজামিন, এই কোরআন যদি কোনো আরবের কাছে নাজিল করতাম, আর আরবের লোকদেরকে, মক্কার লোকদেরকে যদি বলতাম যে এটা বিশ্বাস করো, ফাকারাহু আলিম, আর পড়ে যদি শুনাইতো সেই আরব নবী, মা কানু বিহি মুমিনিন, তাহলে বিশ্বাসই করতো না, বুঝতো না, বিশ্বাসও করতো না। কাযালিকা সালাকনাহু ফি কুলুবিল মুজরিমিন, আর এই রকমই আমি অপরাধীদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করে দিয়েছি। অবিশ্বাসী যারা ভালোভাবে বুঝাইলো বুঝতে চাইবে না, লা ইউমিনুনা বিহি হাত্তা ইয়ারাউল আযাবাল আলিম, যারা পাপিষ্ঠ তারা যতক্ষণ পর্যন্ত ভয়াবহ শাস্তি না দেখবে আল্লাহ পাকের, ততক্ষণ বিশ্বাসই করতে চাইবে না। যেমন ফেরাউন বিশ্বাস করেনি, কিন্তু ভয়াবহ শাস্তি দেখার কালে তখন ঈমান নিয়ে আসছে। এখানে আমাদের অল্প সময়ের বিরতির পরে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসবো। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করে। কল্যাণের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তির সন্ধান চাই, কখনো মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্য, সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানবতার উপরে এহসান করলেন, মানব মুক্তির দাতা নবী প্রেরণ করলেন, প্রয়োজন হলে ইসলাম সর্বদা এগিয়ে এসেছে। ইসলাম প্রকৃত অর্থে শান্তি কায়েম করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে। জানুন শান্তির জন্য ইসলামের অবদান, সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম। প্রতি বুধবার রাত 8:30 বা পুনঃ সম্প্রচার সকাল 7:00 বাংলাদেশে পিস টিভি বাংলায়। Discussion, discussion, debate, debate, debate, rebuttal, rebuttal, conclusion, conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhun, Shammukh Shamore, Prati Riyoshpatibar, Ratnautai, Aapuno Shamprachar, Shakal Chai Doshtai, Bangladeshe, Peace TV, Banglai. Vishwa Jahan, Purichawanar Jonne, সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য। শেখ সাইফউদ্দিন বিলাল মাদানী, তাই আসুন সুন্নার আলোকে জীবন গড়ার জন্য পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন বুলুগুল মারামের দর্শে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায়। বুলুগুল মারাম পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আল্লাহ রাব্বি কুল ওয়া হুল ওয়া হুল ওয়া সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসে আমাদের তাফসীরের দিকে। তাফসীর চলছিল আমাদের সূরায়ে শুআরার। সূরায়ে শুআরা আয়াত নম্বর 199 পর্যন্ত আমরা এর আগে তাফসীর করে ফেলেছি। 200 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, কাযালিকা সালাকনাহু ফি কুলুবিল মুজরিমিন, এইভাবে যারা অপরাধী তাদের হৃদয়ে আমি কুফরিকে, অবিশ্বাসকে সঞ্চারিত করেছি। কারণ তারা চেষ্টা করেনি। আল্লাহ পাক জবরদস্তি কাউকে ধরে হিদায়ত করেন না, আর জবরদস্তি কাউকে পথভ্রষ্ট করেন না। কিন্তু যেমন যার কর্মতৎপরতা হয় ফলাফলটা সেই রকম হয়। আল্লাহ বলছেন, আল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার সন্তুষ্টির জন্য প্রচেষ্টা চালাবে অবশ্যই তাকে লানাহদিয়ান্নাহু সুবুলান, আমার পথ দেখাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে এরা বিশ্বাস করবে না যতক্ষণ পর্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি না দেয়। ফায়াতিয়াহু বাগতাতান, আযাব কিন্তু হঠাৎ করে আসবে। ওহম লায়া শরুন, টের পাবে না তখন। ফায়াকুলু, তখন বলবে হাল নাহনু মুনজারুন, একটু ছাড় দেওয়া হবে না, একটু সময় যদি দেওয়া হয়তো। আফাবি আযাবানা ইস্তাজিলুন, আমার আযাব সম্পর্কে কি তারা তাড়াহুড়া করছিল, জলদি চাইছিল? আফারা আয়ত, আচ্ছা বলো তো নবী, ইন মাত্তা নাহম সেনিন, তাদেরকে যদি দীর্ঘকাল ধরে আমি ভোগ করার জন্য ছেড়ে দিই, সুম্মা যা আহমা কানু ইউ আদুন, যে প্রতিশ্রুতি তাদের করা হয়েছে তা যদি তাদের কাছে আসে, মা আগনা আনহু মা কানু ইউমাত্তাউ, দুনিয়ার ভোগ বিলাস দিয়ে দিলাম, কিন্তু শেষ পরিণাম আল্লাহর আযাব তো ধরবেই। দুনিয়ায় যদি আল্লাহ ছেড়ে দেন, কিন্তু মৌতের সাথে তো ধরবেই, পরকাল রয়েছে। মা আগনা আনহু মা কানু ইউমাত্তাউন, দুনিয়ায় যে ভোগ বিলাস করেছিলে তা তাদের কোনো কাজে আসবে না। যেসব ভোগ বিলাস তারা করেছিল তা তাদের কোনো কাজে আসবে না। ওমা আহলাকনা মিন কারিয়াতিন ইল্লা লাহা মুনজিরুন, আমি যে কোনো জাতিকে ধ্বংস করেছি নিশ্চয়ই তাদেরকে সতর্ককারী অবশ্যই ছিল। ওমা কুন্না মুআযযিবিন হাত্তা নাবাসা রাসূল, আল্লাহ বলছেন আমি কোনো জাতিকে আযাব দেব না, শাস্তি দেব না। আল্লাহর নীতিমালা এটা, যতক্ষণ পর্যন্ত একজন রাসূল, একজন দূত দিয়ে তাদেরকে সতর্ক সাবধান না করে দেয়। ওয়াইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির, এমন কোন সম্প্রদায় ছিল না, যে সম্প্রদায় যে জাতিতে আল্লাহ সতর্ককারী পাঠাননি। যিকরা, উপদেশ রয়েছে এই নবীদের দাওয়াতে। ওমা কুন্না জালিমিন, আমি আল্লাহ জুলুম করি না, সেই জন্য মানুষকে সাবধান করে দিয়েছি, মানবে না, শাস্তি। ওমা তানাজ্জালাত বিহি শায়াতিন, আর কোরআন নিয়ে শয়তান নেমে আসেনি। যেমন মক্কার মুশরিকরা আবল তাবল বলতো যে মুহাম্মাদের কাছে শয়তান আসে, জিন আসে, কখনো বলতো গণক, কখনো বলতো জাদুকর, কখনো বলতো কাব্য রচনা করে, মানুষকে বিভ্রান্ত করার জন্য নেতারা এইসব কথাবার্তা বলতো। তাদের জন্য তা সম্ভব নয় আর তারা সক্ষমও নয়। শয়তান আসবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে, আর কোরআনের বাণী তারা পেশ করতে পারবে, এটা তাদের যোগ্যও নয় আর তাদের সামর্থ্যও নেই। ইন্নাহুম আনিস সামই লামাযুলুন, কারণ শয়তান জিনেরা আল্লাহর বাণী যে লৌহে মাহফুজে আসমানের উপর রয়েছে সুরক্ষিত ফলকে, সেখান থেকে তাদেরকে দূরে রাখা হয়েছে, কখনো আকাশ পর্যন্ত পৌঁছিতে পারবে না তারা। যেমনই আকাশের দিকে যাওয়ার চেষ্টা করে জিন শয়তান, তখন তাদেরকে উল্কা পিণ্ড দিয়ে আঘাত করা হয়, তখন তারা জ্বলে পুড়ে যায়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত, আর সূরা জিনও এই মর্মে আয়াত রয়েছে। আল্লাহ পাক তারপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সম্বোধন করে, ফালা তাদু মা আল্লাহ ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য উপাস্যকে ডেকো না। নবীকে আল্লাহ কঠোরভাবে নিষেধ করছেন, হে নবী তুমি যদি এই মহাপাপ করো, শিরকের পাপ করো, ফাতাকুনা মিনাল মুআযযাবিন, তাহলে তোমাকেও ওইসব লোকদের দলে সামিল করে দেওয়া হবে যাদেরকে আযাব দেওয়া হয়। মুশরিকদের দলে সামিল হয়ে যাবে, কাফিরদের দলে সামিল হয়ে যাবে, শিরক তাহলে কাউকে মাফ করবে না। নবীর বাবাও জান্নাত পাবে না, আজর আবদুল্লাহ, শিরকের কুফির অবস্থায় যারা মারা গেছে তারা কখনো মাফ পাবে না, চিরকাল জাহান্নামে বসবাস করবে। ওয়া মাহুম বিখারিজিন মিনান নার, জাহান্নাম থেকে কোনোদিন বেরোবে না তারা। আল্লাহ পাক তারপরে নবীকে বলে, ওয়ানজির আশিরাতাকা আলআকরাবিন, হে নবী তোমার দাওয়াতের পদ্ধতি হচ্ছে যে তুমি তোমার নিকট আত্মীয় স্বজনকে প্রথম সতর্ক করো। একজন মানুষ, একজন আলেম এই আয়াতের উপর আমল করবে, একজন দায়ী, একজন দিনের মুবাল্লিগ, তাবলীগ করতে চায়, ইসলাম প্রচার করতে চায়, কোরআন সুন্নাহর প্রচার করবে, জাল কথার প্রচার করবে না, বুজুর্গানেদের কিচ্ছা কাহিনীর প্রচার করবে না। দুই নম্বর কথা, নিকট আত্মীয় থেকে শুরু করবে, গ্রাম থাকলো, এলাকা থাকলো, চলে গেল কলকাতা থেকে দিল্লি, ইন্ডিয়া থেকে পাকিস্তান, বাংলাদেশ, এটা ইসলাম প্রচারের তবলিগের তরিকা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিকট আত্মীয় থেকে শুরু করতে বলেছেন, আপনার বংশ, আপনার মায়ের বংশ, আপনার শ্বশুর বংশ, এই তিনটি গোত্রে একজন সাধারণ মানুষ করেন, একজন আলেম মানুষ আপনার গ্রামে, আপনার এলাকা, আপনার অঞ্চলে করেন, আপনার ডিস্ট্রিক্টে করেন, তারপরে বাইরে যান। ওয়াকফে জানাহা কালিমান ইত্তাবাকা মিনাল মুমিনিন, আর হে নবী তোমার অনুসারী যার রয়েছে তাদের জন্য তোমার দয়ার ডানাকে নত করে দাও, অর্থাৎ তাদের সাথে তুমি সহনশীল হও। আল্লাহ ফাকর রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছে, ফাইন আসাউকা, এরা যদি তোমার নাফরমানি করে, তোমার জাতি যদি না শুনে, ফাকুল বলে দাও, ইন্নি বারিউ মিম্মা তামালু, তোমাদের কর্ম থেকে আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি। ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রহিম, এবং যিনি মহাপরাক্রান্ত দয়াবান তার উপর তুমি আস্থা ভরসা করো। কোন শক্তি তোমার ক্ষতি করতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর উপর একমাত্র ভরসা করো। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, যখন তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত আদায় করো, কিয়াম করো, তখন তিনি তোমাকে দেখেন, সর্বদাই দেখেন। আর বিশেষ ইবাদতে নামাজে সালাতে যখন থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন যে তুমি তোমার রবকে ডাকছো। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আর সেজদাকারীদের সাথে তোমার উঠা বসা, তোমার চলাফেরাকেও আল্লাহ পাক দেখছেন, তোমার চরিত্র, তোমার ইবাদত বন্দেগী, তোমার অন্তর সবকিছু আল্লাহ পাক দেখছেন। ইন্নাহু আস-সামিউল আলিম, কারণ আল্লাহ পাক সবকিছু শোনেন এবং সবকিছুই জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সৎ লোকদের সঙ্গী হতে বলেছেন, যারা সৎ লোক নামাজি তাদের সাথে আপনি চলাফেরা করবেন। একজন মুমিনের জন্য এটাই আবশ্যক, সৎ লোকদের সাথে থাকলে আতরের দোকানের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ বলেছেন, আতরের দোকানে যান, যদি খরিদ করতে পারেন ভালো কথা, না খরিদ করতে পারেন তো একটু তো দিবে ফ্রি ফ্রি, আর নাও যদি দেয় একটু সেন্ট তো পাবেনি। পক্ষান্তরে খারাপ সঙ্গী সাথীদের উদাহরণ হচ্ছে হাফর, কামার শালা, যেখানে ময়লা ধুলো ধোঁয়া আবর্জনা ছাড়া আর কিছু পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন, হাল উনাব্বিউকুম আলা মান তানাযালুশ শায়াতিন, হে মানব জাতি তোমাদেরকে কি বলে দেব যে শয়তান কার ওপর নেমে আসে? শয়তান নবী রসুলদের কাছে আসতে পারে না, শয়তান নেমে আসে কার কাছে? শোনো, তানাযালু আলা কুল্লি আফাকিন আসিম, শয়তান অবতরণ করে প্রত্যেক মিথ্যাবাদী আর পাপিষ্টর কাছে। যত পাপ করবে শয়তান তত সাহায্য সহযোগিতা করবে, যত শিরকুফুরি করবে, গণকের কাজ করবে, জাদুর মন্ত্রতন্ত্র করবে, তত বেশি শয়তান তার সাহায্য সহযোগিতা করবে। এর যতগুলি কবিরাজ রয়েছে মুসলিম সমাজে বা মুসলিম বিশ্বে বা সারা দুনিয়াতে, এরা শিরকুফুরি সবচেয়ে বেশি করে, এছাড়া বহু নোংরা কাজ করে, কোরআনকে পেশাব পায়খানা লিখে, নাউজুবিল্লাহ, শিরকি কুফরি, দেবদেবীর নাম দেওয়া, মন্ত্রতন্ত্র, ওসব তো পড়েই পড়ে, জিনের নাম দিয়ে, জিনের দোহাই দিয়ে তো ঝাড়ফুঁক করে করে, সাপের বিষ ঝাড়ে, জিনের দোহাই দিয়ে শিরকুফুরি করে, দেবদেবীর নাম দিয়ে, তারপরে বেশ কিছু রোগের চিকিৎসা করে এই কবিরাজ বাতিলপন্থীরা, এলাকার সাতজন বড় সুদখোরের নাম দিয়ে, শুনেছেন, এসব করে কেন? কোরআন দিয়ে তাদের চিকিৎসা হয় না, না তাদের হৃদয়ের চিকিৎসা হয়, না তাদের রোগের চিকিৎসা হয়, না তাদের মানসিক অবস্থার চিকিৎসা হয়। আল্লাহ পাক তাদেরকে কোরআন দিয়ে আলো দিল না, গোমরা পথভ্রষ্ট। তো এইরকম শয়তান প্রকৃতির কবিরাজ, ওঝা, জাদুকর, গণক, এদের কাছে শয়তান নেমে আসে। ইউলকুনা সামআ ওয়া আকসারুহুম কাযিবুন, এই শয়তান কান ধরার চেষ্টা করে, আকাশের দিকে কান লাগাবার চেষ্টা করে, কান উড়ায় যে ফেরেশতারা নেমে আসছে আর আলাপ আলোচনা করছে, আসমান থেকে কি খবর নবীর কাছে আসছে না আসছে, কি হয়ে আসছে না আসছে, আগামী কালকে কি হবে না হবে, এই বছরে কি হবে না হবে, কোন নেতা মরবে, কোন আলেম মরবে, কি হবে, কার বাড়িতে চুরি হবে, কোন দেশে আজাব আসবে, ইত্যাদি, শয়তান এদের উপর নেমে আসে, শয়তান এদের সাহায্য সহযোগিতা করে। এই জন্য অনেক কবিরাজ, ওঝা বা যারা এইসব জাদুকর, গণক, গণক তখন ভবিষ্যৎবাণী করে, 100টা কথা বললে 99টা মিথ্যা থাকে, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রয়েছে যে শয়তান একটা কথা কোন রকম করে শুনে নিলে, ফায়াকযিব মাহামিয়া তাকযিবা, 100টি মিথ্যা কথা বলে, 100টি মিথ্যা কথা, কিন্তু একটা যে সত্য হয়ে গেছে গোটা দেশের লোক বিশ্বাস করলো, কথা ঠিকই, দেখো অমুক ওঝা বলেছিল যে অমুকের ছেলে হবে, হয়েছে, দেখো। শয়তান এইভাবে ইমান কেড়ে নেয়, মানুষ শয়তান, জিন শয়তান এইভাবে মানুষের ইমানকে কেড়ে নেয়। আল্লাহ পাক বলছেন তারপরে কবিদের কথা, ওয়াশুআরাউ, আর এই আয়াত, আয়াত নম্বর 224 দিয়ে ঈশ্বরের নামকরণ হয়েছে সূরা শুআরা। আল্লাহ পাক ইরশাদ করছেন কবিদের কথা, ওয়াশুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন, যারা কাব্য রচনাকারী তাদের অনুসারীরা পথভ্রষ্ট হয়। অধিকাংশ কবিরা চরিত্রবান হতে পারে না, কারণ তারা তাদের কবিতায় প্রেমের কথা পেশ করে। দেখুন অশ্লীল গান আজকাল দেখেন, একটা ভালো গান পাবেন আপনি গঠনমূলক, যে গান শুনে কারো চরিত্র গঠন হয়েছে? অশ্লীল কথা, মহিলাদের রূপ, চেহারা, তাদের শরীরের বিবরণ ইত্যাদি সব পাবেন। প্রাচীন যুগের যে কাব্য রচনা, তাতে ইমরুল কায়সের শের কবিতা কেউ যদি পড়ে, এত নোংরামি রয়েছে যে ভাষায় প্রকাশ করা যাবে না। তাহলে অধিকাংশ কাব্য রচনাকারীরা মিথ্যা কথা বলে, অতিরঞ্জন বাড়াবে, তারপরে তারা চরিত্রহীন যাতে মানুষ হয় তাদের কবিতা আর তাদের গান শুনে এই ধরনের কথাবার্তা তারা রচনা করে, তাদের কবিতায় অবাস্তবকে বাস্তবের মতো করে তারা বর্ণনা করে, এটা হচ্ছে অধিকাংশ লোকের অবস্থা। আল্লাপাক বলছেন যে তাদেরকে দেখো না আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহুমুন, প্রত্যেক মাঠে মাঠে তারা ঘুরে বেড়ায়, একটা দৃশ্য দেখলো আর তিলকে তাল করে বর্ণনা করলো। ও আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, আর তাদের কাজের চাইতে কথাই বেশি। ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা সৎকর্মশীল অল্প সংখ্যক কবি রয়েছে তাদেরকে আল্লাহ ব্যতিক্রম বলছেন, তবে যারা বিশ্বাসী ও আমিলুস সালেহাত সৎকর্মশীল ও যাকারুল্লাহ কাসির আল্লাহকে বেশি বেশি স্মরণে রাখে, আল্লাহ পরকালে বিশ্বাসী হয়ে কাব্য রচনা করে, ওয়ান্তাসারু মিম বাদে মা জুলিমু, আর নির্যাতিত হওয়ার পরে তারা প্রতিশোধ নেয় কাব্য রচনার মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু কবি হাসান বিন সাবিত ছিলেন, আরো সাহাবায়ে কেরাম ছিলেন, তৌফিক দান করেন, আল্লাহাক সৎ পথে চলার তৌফিক দান করেন, আল্লাহাক আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন, আল্লাহাক দুনিয়াতে সমস্ত জালেমদের অনিষ্ট থেকে আমাদেরকে সবসময় বাঁচিয়ে রাখেন, আমাদের ছেলে মেয়েদেরকে নেক সৎ বানাবার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরাফতুল্লাহা রাব্বি আশরাকা আন-নূরু বি কলবি মালা আল-বিশরু হায়াতি মুল আদা আল্লাহু দারবি ইয়া লাসাদি ওয়া হানাই ইয়া লাফাউজি ওয়া আলাই العيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلو حلو حلو حياتي مذ عرفت الله ربي أشرق النور লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে, বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে, কিন্তু যাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে, থাকবে সুরক্ষিত এবং পবিত্র। পিস টিভির সাথে থাকুন, আপনার যাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI আল্রায়ান ব্যাংক, কোয়াড্রান কোড 48 গ্যালথরপ রোড, বার্মিংহাম, UK। পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার 0113230 1, IBAN GB52 LOYD 3096 34 01, 02 41 92, শর্ট কোড 300083, সোয়েব BIC কোড IBO BZB 22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। তাম সৃষ্টির জন্য রব্বুল আলামিনের প্রেরিত রাসূল কেন মহান আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠালেন? শান্তির দূত প্রতি সোমবার ও শনিবার সন্ধ্যা 5:30 টায় আপন সম্প্রচার সকাল 6টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়।